আসিছু আমি বরজপুরিয়া টকা আসিছু ও আমি আসিছু ও আসিছু ও আসিছু আমি বরজপুরিয়া টকা আসিছু নন্দগাঁরে ঘর জাতিয়া মগোপাল কান্ধে লহুণি ভার মুন্ডে তিলক গার লৌড়ি খেল আমি জানিছু ও জানিছু ও জানিছু আমি ঢগ ঢমালিয়া গীত গাউছু ও আমি আসিছু ও আসিছু ও আসিছু আমি বরজপুরিয়া টোকা আসিছু ক্ষেত্র ভলি ভাই গোপ গাঁ হব নাহি ভক্তি ভাব এটি জমা অভাব নাহি ভাবর সিয়া গুণ জানিছু ও জানিছু জানিছু আমি কালিন্দি কমল তোলি আনিছু ও আমি আসিছু ও আসিছু ও আসিছু আমি বরজপুরিয়া টোকা আসিছু কড়প মূলে শোই গৌড় বাউড় আমি কানু প্রেমরে বাই হজিলা ধন আমি পাইছু ও পাইছু ও পাইছু আমি তুলসী তুলসী খালি বাসুছু ও আমি অবড়া অবড়া খালি বাসুছু আমি অবড়া অবড়া খালি বাসুছু ও আমি আসিছু ও আসিছু আসিছু আমি বরজপুরিয়া টোকা আসিছু নন্দগাঁরে ঘর জাতিয়া মগোপাল কান্ধে লহুণি ভার মুন্ডে তিলক গার লউড়ি খেল আমি জানিছু ও জানিছু ও জানিছু আমি ঢগ ঢমালিয়া গীত গাউছু ও আমি আসিছু ও আসিছু ও আসিছু আমি বরজপুরিয়া টোকা আসিছু ও আমি আসিছু ও আসিছু ও আসিছু আমি বরজপুরিয়া টোকা আসিছু ও আমি আসিছু ও আসিছু ও আসিছু আমি বরজপুরিয়া টোকা আসিছু ও আমি আসিছু ও আসিছু ও আসিছু আমি বরজপুরিয়া টোকা আসিছু।